السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচ্য বিষয় হল চেয়ে খাওয়া, মেগে খাওয়া, ভিক্ষা করে খাওয়া কেমন। অনেক মানুষ আছে অতি সহজে অন্যের কাছে হাত পাতে, এটা কেমন? চাইলেই পাওয়া যায়, হাত পেতে দিলাম, আর যে দাতা আসছে হয়তো লজ্জার খাতিরে দিল, অথচ জানছে যে পাওয়ার যোগ্য নয়, তাহলে তার বিধান কি? আজকে আমরা কোরআন হাদিস থেকে চেষ্টা করব সেই আলোচনা করার এবং সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার, যাতে এমন শ্রেণীর মানুষ যদি থেকে থাকে তাহলে উপদেশ নিতে পারে। আসলে এই পৃথিবীতে সেই মানুষ খুব ভালো বা সেই মানুষ হচ্ছে সুখী যে মানুষের অভাব নেই। এটা জরুরি নয় যে আমাকে রাজা হতে হবে, আমির হতে হবে, ধনী হতে হবে, না, বরং আমাকে সুখী হতে হবে। বহু ধন ধনী মানুষের বহু ধন আছে, কিন্তু আসল ধনী হল যে হৃদয়ের ধনী, আসল ধনবত্তা হল মনের ধনবত্তা। অনেক টাকা থাকা সত্ত্বেও, অনেক ধন থাকা সত্ত্বেও আপনি দেখবেন বহু মানুষ অশান্তি ভোগ করছে। বিশাল বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, নারীও আছে, কিন্তু সুখ নেই। কারণ সুখকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না। অতএব কোন মানুষ সুখী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনুন, বলছেন, কাদ আফলাহা মান আসলাম ওয়া কানা রিযকুহু কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। সে হচ্ছে সফল মানুষ, সে সফল মানুষ, সে সুখী মানুষ যে ব্যক্তি মুসলমান। হ্যাঁ, প্রথম শর্ত হল কি? মুসলমান হতে হবে, ভালো মুসলমান হতে হবে। মুসলমান নাম কেউ আসতে হলে হবে না। আর যারা মুসলমান হয় তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? ফালানুহাইয়িনাহু হায়াতান তাইয়্যিবা, তাদের জন্য আমি পবিত্র জীবন দান করব, সুন্দর জীবন দান করব। তাহলে প্রথমে হতে হবে কি? মুসলমান। ওয়া কানা রিযকুহু কাফাফা, আর তার রুজি হবে যথেষ্ট পরিমাণের, বেশি দরকার নেই, আর অভাবও যেন না হয়। কোন রকম না, সচ্ছল ভাবে চলছে, বাংলায় বলা হয় সচ্ছল অবস্থা। তার মানে কোন সমস্যায় পড়তে হয় না, ঋণ করতে হয় না। ঋণ করা অভ্যেস তো জানেন খুব খারাপ জিনিস, ঋণ করা অভ্যেস খুব খারাপ, ঋণ করা দারিদ্রের লক্ষণ। তো তাকে ঋণ করতে হয় না, তার এইভাবেই চলে যায়, সচ্ছলতার সাথে চলে যায়, স্বাচ্ছন্দ্যে চলে যায়। তার রুজি হচ্ছে যথেষ্ট পরিমাণের রুজি, কারোর কাছে হাত পাততে হয় না। আর এমনও নয় যে অনেক আছে যার হিসাব রাখতেই সময় যায়। ওয়াকান্না আহুল্লাহু বিমা আতা, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সে যা পেয়েছে তাতেই আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করেছেন। তার মানে কি? আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ তাতেই সন্তুষ্ট। যদি এরকম কেউ না হয়, যদি যা পেয়েছি তার থেকে বেশি আশা হয়, তাহলে শান্তি পাওয়া যায় না। তার মানে আমি যার যোগ্য নই, তার যদি তার থেকে বেশি আমি আশা করি, তাহলে দেখবেন যে আপনি সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। উদাহরণস্বরূপ, বাম্মা চায় ছেলে আমার বাধ্য হবে, যেটা বলবো সেটা খাবে, অনুমতি ছাড়া বাইরে যাবে না, কোনো কাজ করবে না। যদি এই আশা করে তাহলে ভুল হবে, কারণ সব সন্তান সব কথা মানতে পারবে না, তাহলে আপনি শান্তি পাবেন না। শাশুড়ি যদি বলে আমি ঘরে বৌমা নিয়ে এসেছি, বৌমা আমার এমন হবে যে ঘরের কাজ, সংসারের সমস্ত কাজ করবে, রান্না বান্না থেকে ঝাড়ু ঝাড় ঝাড়ু থেকে সব কিছু করবে, তারপর রাতের বেলায় এসে আমার গা পা টিপবে, আমার গায়ে তেল দেবে, পায়ে তেল দেবে। শাশুড়ি যদি এটা আশা করে, তো অতিরিক্ত আশা না, অবশ্য অনেক বউ করে, সেটা বউ হিসাবে, বউ হিসাবে আল্লাহ তাআলা যাকে দান করেন, তিন রকম বউ হয়ে থাকে। এক হচ্ছে এই রকম বউ যে জিনিস যেটা প্রয়োজন আছে, প্রয়োজনের আগে আপনাকে দান করবে, তার মানে আপনাকে চাইতে হবে না, চাওয়ার আগেই সে আপনাকে দান করবে। সে আন্দাজ করে, অনুমান করে যে আমার স্বামীর কি দরকার, আমার শ্বশুর শাশুড়ি কি দরকার, চাওয়ার আগেই সে দিয়ে দেয়। এ তো হচ্ছে জান্নাতি বউ, তাই না? আর দ্বিতীয় হচ্ছে কি, যে তাকে হুকুম করলে সে সঙ্গে সঙ্গে পালন করে, মানে কোন রকমের ওজর পেশ করে না, হুকুম করলেই পালন করে এবং আন্তরিকতার সাথে পালন করে। এ নয় যে মনে মনে সে বিরক্ত হচ্ছে, মনে মনে সে ক্ষুব্ধ হচ্ছে, মনে মনে সে রাগ করছে, এরকম না, মানে বললেই সঙ্গে সঙ্গে পালন করছে। আপনি এসে বিছানায় শুলেন, সেও বেচারে এসে শুল, ওগো ওইটা নিয়ে এসো তো, তো সে উঠে চট করে চলে যায়, কিন্তু মনের ভেতরে কোনো কিন্তু রাখে না। অনেকে হয়তো বিরক্ত হয়, ও দেখো নিজে না গিয়ে আমাকে হুকুম করছে, এটাও কিন্তু খারাপ জিনিস। তো এ বউ ও জান্নাতি যে সঙ্গে সঙ্গে কথা শুনে এবং আন্তরিকতার সাথে পালন করে। বাকি হলো তিন নম্বর বউ, এটা হচ্ছে গলায় বেড়ি, আল্লাহ যার জন্য ইচ্ছা গলায় ঝুলিয়ে দেন। কি কোন কি রকম বউ, যে বললেও শোনে না, আমি পারবো না, তুমি যাও, তুমি দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত, তুমি ঢেলে খাও পানি, তুমি রান্না করো, তুমি এই করো, এই নানা রকম করে ওজোর দিয়ে স্বামীকে কি করে, তিক্ত করে, বিরক্ত করে। শ্বশুর শাশুড়িকে তাই, শ্বশুর শাশুড়ি একটু পানি চাইল, একটু বাথরুমে যাবে, শাশুড়িকে একটু পানি টিপে দাও বা পানি তুলে দাও, না আমি কেন, আমার কি দায়িত্ব নাকি, আমার কি অজেব নাকি, আমি স্বামীর খিদমত করবো, শ্বশুর শাশুড়ি খিদমত কেন করব। এই হচ্ছে মুশকিল বউ। এই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি অতিরিক্ত কিছু পাওয়ার আশা করে বউয়ের কাছ থেকে, তাহলে শান্তি পাবে না। তখন এই পাড়া ও পাড়া ও বাড়ির মহিলা নিজের বোন নিজের আত্মীয় স্বজনকে বলে, আমার বউ আর বলো না, আমার বউ কথা শোনে না, আমার বউ আমার খিদমত করে না, বলবে না, বলবে না, অবশ্যই বলবে। অতিরিক্ত আশা করতে হয় না, আপনি যে রুজি পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট হন, আপনি যে বউ পেয়েছেন সেই বউ নিয়ে সন্তুষ্ট হন, আর আপনি যে শ্বশুর বাড়ি পেয়েছেন, অনেক মেয়ে শ্বশুর বাড়িতে এসে দেখে আমার স্বামীটা এরকম, আমার এই ঘর বাড়ি এরকম, টাকা পয়সা নেই, তখন অসন্তুষ্ট হয় মনে মনে, সুখী হতে পারবে মেয়ে? কোনোদিন সুখী হতে পারবে না। অনেক সময় মেয়ে গিয়ে দেখে ভাসুর শ্বশুর দেওরা ভালো, মিনসে কপাল পোড়ারে, আরে সবাই তো ভালো, সবাই হ্যান্ডসাম, সবাই কিছু, আর আমি আমার আমার আমার স্বামীটাই হচ্ছে কি, পুয়ে লাগা, দেখতে ভালো না, এই সেই নানা রকম। তো যদি সে নিজে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট না হতে পারে, তার জীবনেও সে সুখী হতে পারবে না। এই জন্য বলছেন ওয়াকান্না আহুল্লাহু বিমা আতা, আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে সে সন্তুষ্ট হবে। যেমন শ্বশুর বাড়ি হয়েছে, যেমন বউ হয়েছে, যেমন ছেলে মেয়ে হয়েছে, সন্তুষ্ট। তবে হ্যাঁ, ভালো করার চেষ্টা কি করা যাবে না? যাতে কোথা, ভালো করার চেষ্টা আপনি করতে পারেন, আপনি ধন কামায় উপার্জনের চেষ্টা করতে পারেন, কিন্তু এইরকম নয় যে না পেলে আপনি অসুখী হবেন। যদি এরকম বেশি অতিরিক্ত আশা করেন তাহলে আপনি শান্তি পাবেন না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা। আল্লাহু আকবার! দুনিয়ার রাজা কে জানেন? দুনিয়ার রাজা ওই নয় যে রাজত্ব করছে বিশাল, মানুষকে মানুষ চড়িয়ে খাচ্ছে, মানুষের মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করছে, রাজনীতি করে রাজা হচ্ছে, বা প্রচুর ধন সম্পদ তার কাছে আছে, সে রাজা নয়। রাজা হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি সকাল হলো, যে ব্যক্তির সকাল হলো, সকালবেলায় উঠল, আমিনান ফি সিরবিহি, নিজের জ্ঞাতির মাঝে, জাতির মাঝে, নিজের পরিবারের মাঝে সে নিরাপদ, মানে কোন রকমের অনিরাপত্তায় সে ভোগে না, না ভূতের ভয়, না মানুষের ভয়, না গুন্ডার ভয়, না চোরের ভয়, না অন্য কিছুর ভয়, কোন ভয় নেই, একদম নিরাপদ অবস্থায় তার সকাল হয়েছে। মুআফান ফি জাসাদিহি, শরীরে তার কোন রোগ নেই। রোগ ছাড়া কি মানুষ আছে? খুব কম। আজকাল তো সুগার প্রেশার বুঝতেই পাচ্ছেন প্রায় লোকেরই শুনবেন, তবুও অনেকে বলে সুগার প্রেশার কোন রোগ না, রোগ হচ্ছে যাতে কষ্ট ভুগতে হয়, সেগুলো হচ্ছে কঠিন রোগ, যেগুলো সব কষ্ট ভুগতে হয়, আর সুগার প্রেশার কন্ট্রোলের মাধ্যমে থাকলে এগুলো কোনো রোগই না। তো যদি কেউ নিরোগ শরীর নিয়ে সকাল করে, কি হলো দুটো শর্ত, একটা হচ্ছে কি নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে সুস্বাস্থ্য। নিরাপত্তা থাকতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে। ইনদাহু কুতু ইয়াউমিহি, রুজির জন্য যার চিন্তা নেই যে কি রান্না করব, দুপুরে রান্না হলে রাতে কি রান্না করব, আজ হলে কাল কি রান্না করব, এই চিন্তা নেই, তার মানে তার রুজির ব্যবস্থা আছে, সারা বছর ঠিক চলে যাবে। তাহলে জানতে হবে ফাক্কা আন্নামা হিজাতলাহু দুনিয়া বিহাজা ফিরহাত, যেন তাকে দুনিয়ার সমস্ত কিছু দান করা হয়েছে, সেই হলো আসল রাজা। তাহলে তার কোন প্রয়োজন নেই নারীন করার প্রয়োজন না, কারোর কাছে হাত পাতার প্রয়োজন কিছু নেই, সে হচ্ছে সুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। একটা নসিহতের হাদিস শুনুন, একটা আম নসিহতের হাদিস এবং খুবই মূল্যবান উপদেশ আছে এতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। আবেদ কাকে বলে? শাহজাহান। আবেদ কাকে বলে? হ্যাঁ, আবেদ কাকে বলে? যে ইবাদত করে, যে বেশি বেশি ইবাদত করে তাকে আবেদ বলে। তো সবচেয়ে বড় আবেদ হতে হলে কি করতে হবে? আল্লাহকে, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সবসময় মনের ভিতরে রাখতে হবে। যেমন এহসান কাকে বলে? সবসময় ইবাদতের সময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি। তো তাকওয়া অবলম্বন করলে সব পথে চলতে চলতে আল্লাহর তা আল্লাহর ভয়, যেমন বলেছিলাম আপনাদেরকে তাকওয়া কাকে বলে। মনে করুন আপনারা দেখেছেন কোন কোন জমিতে চোর কাঁটা থাকে, আপনারা কি বলেন যে কাপড়ে ঢুকে যায়, হাঁটতে গিয়ে কাপড়ে ঢুকে যায়, ওটা কি বলে জানেন? যে চোর কাঁটা বলে। তো ওই চোর কাঁটা যাতে আপনার কাপড়ে না লাগে, তখন আপনি কি করেন? খুব সাবধানতার সাথে কাপড়টাকে তুলে তুলে সাবধানে যান, তাই না? কাদা পথে চলার সময় আঙ্গুলগুলো টিপে টিপে চলেন, যাতে করে আমি পিছলে না যাই। এই হচ্ছে সব সময় যে আল্লাহকে ভয় করবে, সে সব সময় পাপকে ভয় করবে, সব সময় কোন হারাম জিনিসে নজর পড়লে সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নেবে, কোন হারাম জিনিস করতে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে সে সেটা করবে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর তাকওয়া থাকলে আপনি সবচেয়ে বড় আবেদ। নম্বর দুই, ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যে ভাগ দান করেছেন তাতে সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। যেটা আমি পেয়েছি, পাঁচ হাজার তো পাঁচ হাজার, পাঁচ লাখ তো পাঁচ লাখ, পাঁচ কোটি তো পাঁচ কোটি। আল্লাহ আমার ভাগ্যে যেটা দিয়েছেন, চাকরি, দেখেন চাকরিতে দেখেন আপনার জীবনে সবাই কি সমান? এসে মনে হয় ও কেমন চাকরিটা পেল, তেমনি শ্বশুর বাড়ি, বউ, এসব কিছুই দেখবেন এক এক জনের এক এক রকম, এক এক জনের এক এক রকম শিক্ষা, এক এক রকম জ্ঞান, এক এক রকম রুজি। দেখে কেউ কারো প্রতি হিংসা করা যাবে না, নিজে যেটা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট হলে পরে তুমি হচ্ছ সবচেয়ে বড় ধনী। আমাদের বিষয় চলে গেল, তবু আর দুটো উপদেশ আছে, সেটা বলে দিচ্ছি যেহেতু হাদিসে আছে। ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। মুমিন হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে হলে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে, দশটা লোক ভালো বলে তুমি ভালো, তাই না? প্রতিবেশী এই জন্য যে স্ত্রীর কাছে ভালো সে সবার কাছে ভালো, কেন? স্ত্রী খবর রাখে আপনার ভিতরের। আর প্রতিবেশীর কাছে ভালো মানে সবসময় আপনার সঙ্গে ব্যবহারটা বেশি হয় প্রতিবেশীর সাথে। আর আর পাশে পাশে দুটো ঘটি বাটি থাকলে ঠুংঠাং তো হবেই। তো যদি আপনার প্রতিবেশী বলে না লোকটা ভালো, তার মানে আপনি ভালো। এই জন্য প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করলে আপনি প্রকৃত মোমেন হবেন। ওয়াহিবালিনাস মা তোহেব্বলে নাফসেক তাকুম মুসলিমা। পরিপূর্ণ মুসলিম হতে চাও, তাহলে তুমি পরের জন্য তাই ভালোবাসো যা নিজের জন্য ভালোবাসো, তাই না বাদশাহ? লেবু দিলেন, কমলা খেলেন, টকটা আমাকে দিলেন আর মিষ্টিটা আপনি খেলেন, এটা কি হলো? না, আপনি মিষ্টি খেতে পছন্দ করেন তো আপনি হুজুরকে মিষ্টিটা দেন, যদিও আপনাকে টক খেতে হয়। কি করবে বলুন তো? তো নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অপরের জন্য পছন্দ করলে তুমি কি হবে? পরিপূর্ণ মুসলিম হবে। ওয়ালা তুকসিরি দাহিকা ফাইন্না কাসরাতা দাহিকি তুমিতুল কাল। বেশি বেশি হা হা হা হা ফাফা ফাফা হি হি হি হি হেসবা, হাসাহাসি করো না, বেশি বেশি হাসবে না, বেশি হাসলে তোমার হৃদয় মরে যাবে, হৃদয় মৃত হয়ে যাবে। কটা নসিহত মনে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যেখানে আসল উদ্দেশ্য ছিল কি, যে আপনি সন্তুষ্ট হবেন যা পেয়েছেন সেই উপর সন্তুষ্ট হবেন, তাহলে আপনি সবচেয়ে বড় ধনী হতে পারবেন। উপায় থাকতে চেয়ে মেগে খাওয়া, নিজের মাল বৃদ্ধির জন্য লোকের কাছে যাচাঙ্গা করা, অথবা বংশ পরম্পরায় অভ্যাসগতভাবে ভিক্ষাবৃত্তি অবলম্বন করা, বলে আমার আবার ফকির বংশবাবু আমাদেরকে চেয়েই খেতে হয়। এখানে আবার ফকির বংশ আছে, কিছু মনে করবেন না, অনেক মানুষ আছে যারা বলে আমাদের বংশ হচ্ছে ফকির, আমাদেরকে চেয়ে খেতে, আমাদের চাষবাস করা যায় না, আমাদেরকে কি করতে হবে, পরম বংশ পরম্পরা ভাবে চেয়ে খেতে হবে। এটা কি শরিয়তের বিধান? ওর বাপের পকেটের বিধান। হ্যাঁ, বলে বিনা পুঁজির ব্যবসা, তাই না? তো ব্যবসা করবে, পুঁজি নেই, তো এটা বিনা পুঁজির ব্যবসা, চেয়ে খাওয়া হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, এটা কিন্তু জায়েজ না। অনেকে ভদ্র ফকির আছে, তাই না? ফকির আবার ছেঁচড়া ফকির আছে, ভদ্র ফকির আছে, আবার ভ্যাক না করলে ভিক মিল না, তাই না? বহু রকমের ভিক্ষাবৃত্তি আছে, ভ্যাক না করলে ভিক মিল না, একটু খুঁড়ি খুঁড়ি হাঁটেন, অসুখ দেখান, তাহলে লোকে আপনাকে দেবে? টেকনিক, এটা তো আরো হয়ে গেল, ধোকা দেওয়া প্লাস ভিক্ষা করা। নম্বর দুই, চুরি করে ভিক্ষা করা। আপনারা দেখেছেন বোরকা পরে কত পুরুষ ভিক্ষা করছে, বোরকা পরে মহিলা সমাজে ঢুকে ভিক্ষা করছে, তারপরে পুতুল রেখে ভিক্ষা হচ্ছে। আপনারা দেখেছেন ইউটিউবে আজকাল মাসাল্লাহ অনেক কিছু দেখা যায়, যেগুলো ধোকা দিয়ে পাটাকে গুটিয়ে রেখে একটা নকল পা লাগিয়ে প্লাস্টিকের ভিক্ষা করছে যে আমি খোঁড়া মানুষ, এগুলো ধোকা দিয়ে। আবার দেখবেন হারাম শরীফে আগে ছিল, এখন অবশ্য বন্ধ করা হয়েছে, দেশ থেকে আসতো ভিখারি, ওইসব খোঁড়া কানা এসবগুলোকে নিয়ে আসতো, পাসপোর্ট ভিসা খরচ করে নিয়ে এসে এখানে ভিক্ষা করাইতো, তারপরে নিজেরা পকেট ভরত, ওদেরকে কিছু দিত আর ব্যবসা করত। তারপর চেক ছাপিয়ে নেন মাদ্রাসার নামে, মসজিদের নামে চেক ছাপিয়ে আপনি ওই দূর এলাকায় গিয়ে আদায় করেন, কে দেখতে আসবে একটা মাদ্রাসা আছে কিনা, এখানে মসজিদ হবে কিনা। এগুলো হচ্ছে কি ভিখারি? এগুলো হচ্ছে দিনে, হ্যাঁ, ভদ্র ভিখারি, ভদ্র ভিখারি না, এরা হচ্ছে ডাকাত, এ হচ্ছে ডাকাত ভিখারি। তো এরকম আছে। আর ভদ্র ভিখারি বলে যারা ঘুষ চায়, ঘুষ চাওয়া হচ্ছে ভিক্ষা করা না, ভিক্ষা করা, এটা ভদ্র ভিখারি। আর একটা হচ্ছে পণ, মুক্তিপণ ভিখারি, জানেন কাকে বলে? যে শ্বশুরের কাছে হাত পাতে, বিয়ে করে নিয়েছে একটা মেয়েকে, নিয়ে এসে ঘরে রেখে তার সঙ্গে সংসার করছে, আর শ্বশুরের কাছে হাত পাচ্ছে, টাকা লাগবে, যৌতুক নিচ্ছে, পণ নিচ্ছে, এ হচ্ছে এমন ভিখারি, একে ভিক্ষা দেওয়া দরকার। কিন্তু ওই যে কথায় আছে না যে, হ্যাঁ, এরা হচ্ছে ডাকাত, ডাকাত ভিখারি। ভিখারি বহু রকমের আছে, অভ্যেসগত ভাবে ভিক্ষা করা যাদের অভ্যেস, তারা দেখবেন ভিক্ষা করে যাদের খাওয়া অভ্যেস, তারা কিন্তু ভালো খায়, আপনার থেকে আমার থেকে ভালো খায়। কেন বলুন তো? আমরা যেগুলো মেহনত করে উপার্জন করি আমরা খেতে ভয় করি, আর যারা মেহনত করে টাকা কামাতে হয় না, উপার্জন করে, তারা খরচ করতে, আরামসে খরচ করতে পারে। এই জন্য বলে মাগারামের বউ শুধু ভাতি খায় না, তাদের তো পয়সা পয়সা। এই জন্য দেখবেন আবার এটাও বলে যে বখিল বাপের উরুনি বেটা হয়। কেন বলুন তো? হ্যাঁ বাংলা ভাই, কেন হয়? বখিল বাপের উরুনি বেটা, যেহেতু বাপ উপার্জন করেছে, বাপ খরচ করতে ভয় করে, আর ছেলে বাপের ধন জমা পেয়ে গেল, ও তখন ফটাফট খরচ করছে, উড়িয়ে দিচ্ছে। কেন? যেহেতু তাকে মেহনত করতে হয়নি। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই জন্য যারা ভিক্ষে করে খায় তারা দেখবেন যে তারা ভালো খায়, তার কারণ তাদের ওই যে বিনা পুঁজির ব্যবসা, আর ব্যবসায় ভালো উপার্জন আছে। যাই হোক, এগুলো হচ্ছে খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালুল মাসআলাতু বি আহাদিকুম হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুজআতু লাহম। বুখারী মুসলিমের হাদিস, যে তোমাদের মধ্যে কেউ যাচাঙ্গা করতে থাকবে, ভিক্ষা করতে থাকবে, পরিশেষে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিনে, তখন তার মুখমণ্ডলে মাংস থাকবে না, তার চোখ আছে, তার সব আছে, কিন্তু মুখে এই গোস্ত নেই, গোস্তগুলো ঝরে গেছে। লোকেরা দেখেই চিনতে পারবে যে দুনিয়ার বুকে কি করে খেত, ভিক্ষা করে খেত। এখানে একটা কথা বলে রাখি, ভিক্ষা করার মধ্যে এক শ্রেণীর হুজুর আছে যারা ভিক্ষা করে, যাদেরকে আমরা বলি ভিখারি, ভিখারি বিদ্যার নাম দিয়ে, মাদ্রাসার নামে চাইতে এলে আমরা তাদেরকে ভিখারি বলি, এদেরকে কি ভিখারি বলা যাবে? কারণ সাদকা জাকাত যদি আদায়কারী না থাকে, তো আমার সমাজ এমন যে সব নিজের ভুড়ি ভোজন করবে, নিজে খাবে, মাদ্রাসা বইয়ে গিয়ে দিয়ে আসবে না, হকদারদের কাছে পৌঁছে দিয়ে আসবে না। এই জন্য সমাজের পরিস্থিতি এমন হয়েছে যে পাঠাতে হয় তাদের দরজায়, তাদের দরজায় যখন যায় তখন তারা এদেরকে ভিখারি বলে হেনস্থা করে, ভিখারি বলে ছোট ভাবে, তুচ্ছ করে, কিন্তু এরা আসলে ভিখারি। এরা কার জন্য ভিক্ষা করছে? আল্লাহর জন্য ভিক্ষা করছে। অতএব সতর্ক হওয়া দরকার যে যাকে তাকে ভিখারি বলে দিলাম, তাহলে নিশ্চয়ই তার হিসাব মনে রাখতে হবে। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাসআলা তাকাদ্দুন ইয়াকুদ্দু বিহার রাজুলু ওয়াজহা ইল্লা আন ইয়াসআলার রাজুলু সুলতানান আও ফি আমরিন লাবুদ্দা মিনহু। চাওয়া, ভিক্ষা করা হচ্ছে মুখের, মানুষের মুখের মধ্যে ক্ষত, মানুষের মুখের ক্ষত। ওখানে বলা হলো গোস্ত থাকবে না, মাংস থাকবে না, এখানে বলা হচ্ছে ক্ষত। ক্ষত মানে হচ্ছে কি, যে এমন অবস্থা হবে যে মাংস যেন কি আছে, ছেঁড়া আছে, কাটা আছে, ঘা আছে, এরকম মনে হবে মুখটা। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি কোনো লোক চাইতে বাধ্য হয়, কিছু করার নেই, সে চাইতে পারে, বাধ্য, সে নিরুপায়, গত্যন্তরহীন, উপায়হীন, তখন তাকে চাইতে হবে। না খেয়ে তো মরতে পারে না, তখন তাকে হাত পাততে হবে। আর পেটে খিদে মুখে লাজ করে তখন কোনো লাভ থাকবে না। অবশ্য অভাবে স্বভাব নষ্ট হয়, খিদে লাগলে তখন লজ্জা থাকে না মানুষের, কিন্তু এই যে কত বড় লজ্জার কথা, আমার অভিজ্ঞতায় আমি জানি। আমি একদিন চেয়ে খেয়েছিলাম, কোন এক গ্রামে গেছি, সেখানকার ইমাম সাহেব ছিল আমার পরিচিত একজন, তাকে দেখা করতে গেছি। ঠিক ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে হেঁটে হেঁটে সেই গ্রামে পৌঁছলাম, সেখানে জোহরের আগে পৌঁছিয়ে দেখছি ইমাম সাহেব নেই। আমার মাথাটি ঘুরে গেল, আর ভাত খেয়েছি গতকাল রাত্রে, রাস্তার মধ্যে কিছুই খাইনি, কেন খাইনি, পাইনি তাই খাইনি, খাবার মতো কিছু নেই, কিনে খাওয়ার মতো টাকা নেই, সেই কাল রাতে খেয়েছি এক জায়গাতে। তারপরে এসে দুপুরবেলা আজান হলো, নামাজ আমি পড়ালাম, তারপরে আস্তে আস্তে সব একটা একটা করে বেরিয়ে গেল। কেউ জিজ্ঞাসাও করল না, কেউ ভাবল হয়তো কারো মেহমান আছে, কেউ জিজ্ঞাসা করল না। আবার অনেক সময়ে আমি যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে যে কোনো আত্মীয় বাড়ি গেলেও জিজ্ঞেস করবে, কোন মাদ্রাসা থেকে আদায় এসছো গো? তখন বললো মাদ্রাসা থেকে আদায় করতে, আর ভাই আমি আদায় করতে আসিনি, কোন ভাই আমি মেহমান বাড়ি বেড়াতে এসছি। এ এক উল্টো কথা, এখানে কেউ জিজ্ঞাসাই করল না, কি ভাবলো যে কারো মেহমান হবে। আমি কিন্তু চাইতে পারলাম না, অথচ খিদে, খিদে যে কাকে বলে জানছিলাম, খিদে, খিদের সাথে বমি আসে এমন খিদে। তারপর জামাতের লোক সব বেরিয়ে গেল, কিছুই বলতে পারলাম না। দ্বিতীয়বার যে জামাত, মানে সেখানে জামাত জায়েজ আছে, অবশ্য অনেক গ্রামে জামাত জায়েজ না, সেখানে জামাত জায়েজ আছে, তো সেখানে দ্বিতীয় জামাত হয়ে গেল, সব বেরিয়ে গেল। তারপরে যখন আধ ঘন্টা হয়ে গেল তখন আরো দুটো লোক এলো। এবারে দেখলাম এই লোক যদি বেরিয়ে যায় তাহলে মনে হয় আর মসজিদে কেউ আসবে না, আসর হয়ে যাবে, আর তাহলে আমার গেল, আমি এখানে খিদেতে ওপোষে মরে যাব। আল্লাহুল মুস্তাআন, কিভাবে বলবো লোকটাকে? অবশ্য মুরব্বী লোক ছিল, বলতে সুবিধা হল। আর লজ্জা, আমি তখন মোটামুটি এই সদ্য যুবক, তরুণ, আমি কিভাবে চেয়ে খাবো? তো আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম একটা কথা বলবো, তুমি কি ব্যাপার, তো এক থালা ভাত দিতে পারবেন? হি, তুমি কোথেকে এসছো, কোথা বাড়ি? তখন আমি আমার পরিচয় দিলাম, সে বলে ঠিক আছে তুমি বসো, আমি আসছি। তো কদুর শাক দিয়ে এবং অন্যান্য তরকারি ছিল, ভাত খেয়েছি আল্লাহ আকবার, সেই প্রথম চেয়ে খেয়েছি। আর কি যে লজ্জা, মানে চেয়ে খাওয়াতে কি লজ্জা, যেখানে নিজের আত্মীয় নেই, স্বজন নেই, কিচ্ছু নেই, কিন্তু মুসলমান। কেউ জিজ্ঞাসাও করলো যে তোমার বাড়ি কোথাও, তোমার খাবারের ব্যবস্থা আছে না মেহমান? অবশ্য তাতে দোষ নেই, কারণ মনে করেছে কি মেহমান, কারো হয়তো বাড়িতে মেহমান এসছে, বড় গ্রাম, সেখানে হয়তো কারো না কারো মেহমান হতেই পারে। কিন্তু আমাকে মুখ ফুটে বলতে হলো, এই যে কত বড় লাঞ্ছনা, আমি জানি, আমি বুঝি। সুতরাং চাওয়া সত্যিই, দুনিয়াতে যদি কেউ বেহায়া হয়ে চায় তো কেয়ামতের মাঠে তার এই মুখে মাংস থাকবে না, ক্ষত হয়ে যাবে। তবে যদি কেউ বাধ্য হয় তো আলাদা কথা। হ্যাঁ, আর সুলতানের কাছে চাওয়া যাবে, রাজা বাদশার কাছে চাওয়া যাবে, সেক্ষেত্রে আপনার দরকার প্রয়োজন পড়েছে, আপনি সেখানে বাদশার কাছে চান, আপনার ঘর নেই, বাড়ি নেই, আপনি চাইলেন একটা জায়গা চাইলেন সরকারের কাছে, এগুলো তো সমস্যা নেই। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলা মিন গাইরি ফাকরিন ফাকআন্নামা ইয়াকুলুল জামর, যে ব্যক্তি বিনা অভাবে চায় সে আসলে আঙ্গার চায়। আঙ্গার কাকে বলে? আগুনের অঙ্গার। যে বিনা অভাবে, তার অভাব নেই অথচ যে খাচ্ছে, চাইছে, সে আসলে কি চায়? অঙ্গার চায়, তবে সম্ভবত আগুনের অঙ্গার কিনে আল্লাহ জানেন। অঙ্গার মানে এই দুনিয়ার আগুনের অঙ্গার হতে পারে, কেয়ামতের জাহান্নামের আগুনও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সুতরাং সে আসলে কি খায়? অঙ্গার খায়। আল্লাহুল মুস্তাহান। আবু হুরায়রা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলান নাসা তাকাসসুরান ফাইন্না মা ইয়াসআলু জামরা ফালইস্তাকিল আও ইস্তাকসির। মানে যে ব্যক্তি বিনা প্রয়োজনে অপ্রয়োজনে অপরের কাছে চায়, সে আসলে অঙ্গার চায়। সুতরাং সে তা বেশি চাক অথবা কম চাক, বেশি করুক অথবা কম করুক, যে ব্যক্তি নিজের মাল বেশি করার জন্য চায়, অপ্রয়োজনে মাল বেশি করার জন্য চাইলে পরে সে আসলে আগুনের অঙ্গার চায় বা দোজকের অঙ্গার চায়। আল্লাহুল মুস্তাআন। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন কুনতু লাহালিফান আলাইহিন্না লা ইয়ানকুসু মালুম মিন সাদাকাতিন ফাতাসাদদাকু। তিনটে বিষয়ের উপরে কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তিনটে জিনিস হচ্ছে গ্যারান্টি। গ্যারান্টি মানে যেটা বলবো সেটা হবে। নম্বর এক, লা ইয়ানকুসু মালুম মিন সাদাকা, সাদাকা করো মাল কমবে না, গ্যারান্টি। বলে হুজুর 1000 থাকলে পরে যদি 100 দিয়ে দিই তো 900 তো 100 কমেই গেল, কমবে ঠিকই, চোখে আপনি দেখবেন কমবে, কিন্তু বরকত আপনার একদিকে না একদিকে এসে আপনার 1000-এর যে কাজ সেটা পূরণ করে দেবে। কসম করে বলছি কমবে না, মাল কমবে না। ফাতাসাদদাকু, তোমরা দান করো, সাদকা করো। ওয়ালা ইয়াফু আব্দুন আন মাযলামাতিন ইবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু বিহা। যদি কোনো বান্দা, বান্দার প্রতি অন্যায় করা হয়েছে, কেউ অত্যাচার করেছে, কেউ অন্যায় করেছে, সে যদি মাফ করে দেয়, ইচ্ছে করলে সে বদলা নিতে পারে, কিন্তু যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। বুঝতে পারলেন? যেমন ভুল স্বীকার করা লজ্জার কথা নয়, ভুল স্বীকার করলে কি হয়, মানুষের সম্মান বাড়ে। আমি হয়তো ফতোয়া ভুল বলেছি, কোনো মশলা ভুল বলেছি, স্বীকার করতে কোনো দোষ নেই। যে জিনিস জানি না সে জিনিস জানি না বলতে কোনো দোষ নেই, এর থেকে মান সম্মান কমে যায়। আর জানি না আর আন্দাজে একটা ঠুকে দিলাম, আর পরে জানা গেল যে এ হুজুর কোথা থেকে নিয়ে এসে কথাতে মান সম্মান থাকবে, তখন মান সম্মানে আরো টানাটানি হবে। আলেম হওয়ার শখ, নেটে আসার শখ, ইউটিউবে আসার শখ, আর ফেসবুকে আসার শখ, মানে প্রকাশ পাওয়ার যে শখ, সে শখটা কি হবে, ইলেকট্রিক শখ হয়ে আপনাকে নিচে নামিয়ে দেবে, এ হচ্ছে মুশকিল। সুতরাং না জেনে ফতোয়াবাজি করা এ হচ্ছে বিশাল ক্ষতির জিনিস। তাহলে যদি আপনি নিজেকে ছোট করেন, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, বড় করবেন। মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয়ী হবে আল্লাহ তাকে বড় করবেন এবং উঁচু করবেন। তারপরে আর একটা হচ্ছে, ওয়ালা ইফতাহু আব্দুন বাবা মাসআলাতিন, কসম করে বলছি যদি কোনো ব্যক্তি চেয়ে খাওয়া অভ্যেস বানিয়ে নেয়, ভিক্ষা করার দরজা খুলে দেয়, তাহলে ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, তাহলে আল্লাহ তাআলা তার জন্য অভাবের দরজা খুলে দেন। যদি তুমি ভিক্ষার দরজা খোলো, আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করবেন না, কারণ অভাব যদি মানুষের কাছে জানানো অভিযোগ করা হয় তো আল্লাহ পূরণ করেন না, আল্লাহর কাছে জানালে আল্লাহ পূরণ করেন। সুতরাং এই যে তিনটে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, যে আমি কসম করে বলছি এটা ঘটবে। অতএব ভিক্ষাবৃত্তি করা কত বড় খারাপ জিনিস, যে আপনার দারিদ্র আরো বেড়ে যাবে, আপনার গরিবি, আপনার অভাব আরো বেড়ে যাবে। তারপরে আর একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমি শেষ করব, সেটা হচ্ছে সাহাবী বলছেন আবু আব্দুর রহমান অফ ইবনে মালিক আসজাই বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম 9 জন কি 8 জন লোক কিংবা 7 জন হবে, যাই হোক। ফাকালা আলা তুবাইউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি রাসূলের হাতে বায়াত করবে না? ওয়াকুন্না হাদিসি আহদিন বিবাইআহ, আমরা এই কবে বায়াত করে, মানে মুসলমান হয়ে বায়াত করে মুসলমান হয়েছি, আবার আমাদেরকে বলছেন তোমরা কি বায়াত করবে না রাসূলুল্লাহর হাতে? ফাকুলনা কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বায়াত আমরা করেছি, তো আবার কিসের বায়াত? সুম্মা কাল, শোনো, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি রাসূলের হাতে বায়াত করবে না? ফাবাসাতনা আইদিনা, ঠিক আছে বায়াত করব, আমরা নিজেদের হাত বাড়িয়ে দিলাম। ওয়াকুলনা, বললাম, কাদ বায়ানাকা ফাআলা মা নুবাইউক, আমরা তো বায়াত করেছি ইয়া রাসূলুল্লাহ, আবার কিসের উপরে আমরা বায়াত করব? কাল আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, এই উপরে, এই কথার উপরে বায়াত করো যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরীক করবে না। নম্বর এক, ওয়াসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে। নামাজ, নামাজ, আল্লাহ আকবার, মৃত্যু সজ্জায় সাইতো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, তোমার নামাজকে খবরদার, নামাজের ব্যাপারে শৈথিল্য করো না, নামাজের ব্যাপারে ঢিল দিও না, নামাজ আদায় করো, নামাজ পড়ো, যথা সময়ে নামাজ পড়ো। ওয়াসসালাওয়াতুল খামস ওয়া তুতিউল্লাহ, আর আল্লাহর আনুগত্য করো। আওয়ালা, একটা কথা গোপনে গোপনে বললেন, ওয়া আসাররা কালিমাতান খাফিফা, হালকা একটা কথা চুপি চুপি বললেন, সেটা কি বললেন? ওয়ালা তাসালুন্নাস শাইয়া, খবরদার মানুষের কাছে কিছু চাইবে না, মানুষের কাছে হাত পাতবে না। ফালাকাদ রাআইতু বাদা উলাইকান নাফার ইয়াসকুতু সাওতু আহাদিহিম ফামা ইয়াসআলু আহাদান ইয়াসআলুহু আও ইউনাউবিলুহু ইয়া, সাহাবি বলছেন যে আমি দেখেছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শুনল মানুষে, লোকেরা শুনল, তাদের মধ্যে আমি দেখেছি তাদেরই মধ্যে কেউ ঘোড়ার পিঠে চেপে উঠে ঘোড়ার পিঠে চেপে যদি চাবুকটা হাত থেকে পড়ে গেছে, নিচে লোক দাঁড়িয়ে আছে, বললি হ্যাঁ হেলাল ভাই চাবুকটা দেন, আমরা বলে থাকি তাই না, পানিটা ওখানে আছে ভাই পানিটা দেন তো, ভাই এটা এক টিস্যু দেন তো একটা, আমরা বলে থাকি। কিন্তু রাসূলুল্লাহর এই নির্দেশ শুনে ওই লোকেরা এটাও বলতেন না যে টিস্যুটা দেন কি পানিটা দেন কি চাবুকটা তুলে দেন, বরং ঘোড়া থেকে নিজে নেমে চাবুকটা নিয়ে আবার ঘোড়ার পিঠে চাপতেন। কেন? রাসূলের নির্দেশ হল লা তাসআলুন নাসা শাইআ, খবরদার মানুষের কাছে কিছু চাইবে না। অতএব বুঝতেই পাচ্ছেন যে গুরুত্ব কত বড়, মানে ভিক্ষা করা, চেয়ে খাওয়া, চাওয়া, মানুষকে বিরক্ত করা, এ হচ্ছে খুবই খারাপ জিনিস, বুঝতে পাচ্ছেন। একটা লোক একজন হুজুর কাছে এসে বলছে, হুজুর আমাকে একটা লোক খুব বিরক্ত করে, খুব ঘন ঘন আমার পাশে আসে, তুমি এক কাজ করো, ওর কাছে ঋণ চাও, ওর কাছে টাকা চাও। তো গিয়ে টাকা বলে, ভাই তোমার কাছে 5,000 টাকা হবে? কেন কি হবে? দরকার আছে আজ কি? তারপর থেকে আর দেখা নেই, বুঝতে পারলেন? মানুষ, কিছু মানুষ আছে যে ঋণ ঋণ দেওয়ার ভয়ে পালিয়ে বেড়ায়, আর কিছু মানুষ আছে ঋণ নিয়ে তারপরে শোধ করার ভয়ে পালিয়ে বেড়ায়, বুঝতে পাচ্ছেন? ঋণ নেওয়া দেওয়া হচ্ছে এমন খারাপ জিনিস। তো এই আজকে তাহলে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ, বাকি কথা আবার পরে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা তৌফিক দিন আগামী সপ্তাহে। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।